العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে যে গত দর্শের সাথে যে নেক কাজ ভালো কাজ করার জন্য আমাদেরকে তড়িঘড়ি করতে হবে, শুভ কাজে দেরি করা চলবে না। যখনই কোনো ভালো কাজ আমরা সামনে পাব তখন সেই কাজ ভালোভাবে করব এবং আল্লাহ তাআলার ইবাদত মনে প্রাণে যতটা পারি ততটা করে নেব, যতটা আমাদের করার সাধ্য আছে ততটা করব। ফরজ শুধু না, ফরজ তো করতেই হবে, ফরজ ছাড়া নফল সুন্নত সুন্দর চরিত্র ইত্যাদি ব্যবহার করে আল্লাহকে সন্তুষ্ট করার মতো পাথেয় সংগ্রহ করতে হবে। আমরা জানি পরকালের পথে আমরা প্রত্যেকে মশাকে একা একা পথ চলেছি, যে পথে আমাদের পাথেয় হলো একমাত্র ইমান সহ নেক আমল। ইমান সহ নেক আমল না থাকলে পরে সেই পথে আর কোনো কিছু কাজে দেবে না এবং পরকালে পরপারে আমাদের সেটাই কাজে দেবে যা ইমান এবং নেক আমল। কিভাবে নেক আমল করবেন, কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই সব কথাই আমরা আলোচনা করছিলাম এবং করছি। আশা করি সবাই এর দ্বারাতে উপকৃত হব। একটি হাদিস যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাসের হাদিস, নিয়ামাতানি মাগবুলুন ফীহিমা কাসীরুন মিনান নাস, দুটি নিয়ামত এমন আছে যে নিয়ামতের ব্যাপারে বহু মানুষ ধোকায় আছে। জানেন সে নিয়ামত দুটি কি? দুটো নিয়ামত এমন আছে যে নিয়ামত দুটির ব্যাপারে বহু মানুষ ধোকায় আছে, সে নিয়ামত দুটি কি জানেন? এক হচ্ছে সুস্থতা আর দ্বিতীয় হচ্ছে অবসর। সুস্থতা এবং অবসর, মানুষ এখন সুস্থ আছে, মানুষ সুস্থ আছে কিন্তু সুস্থতার কদর সে জানে না, সুস্থতার কদর সে জানে না, ফলে সে এটাকে ব্যবহার করতে পারে না, সুস্থতাকে ব্যবহার করতে পারে না। আজকে সুস্থ আছে কাল অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হওয়ার আগে যে ইবাদত করতে হয় সেটা সে মনে করে না, ফলে যখন অসুস্থ হয়ে যায় তখন সে আফসোস করে। এক ব্যক্তি নামাজ পড়তো কিন্তু জামাত সহকারে নামাজ পড়তো না, খুব ফাঁকে দিত, মসজিদ যেতে চাইতো না, কোন রকম করে ঘরে খাবার করে নিয়ে ছেড়ে দিত। কিন্তু এমন এক সময় হলো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে এমন অক্ষম হয়ে গেল যে সে আর ঘর থেকে বের হতে পারছিল না, ঘরে বসে সে আফসোস করে করে বলছিল, হায়রে আমি আর জীবনেও নিজে গিয়ে জামাতে নামাজ পড়তে পারবো না, বিছানাগত অবস্থায় ওই বসে থাকা অবস্থায় আমাকে তো কেউ তুলে করে নিয়ে যাবে সব সময়। কিন্তু যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যে সময়গুলো ছিল সেই সময়ে আমি জামাতে নামাজ পড়িনি। অনেক সময় আমরা এই সুস্থতার কদর করি না, সবল আছি কদর করি না, দেখবে অনেকে হজ করতে চায় না, হজ করতে চায় না, এমন সময় বুড়ো হয়ে হজ করতে আসে লোকে, বলেছে জীবনে শেষকালে মক্কায় মরতে পারলে কিংবা হজ করার পর মরতে পারলে একবার সুরে জান্নাত যাব, কিন্তু তার আগে তো মৃত্যু হয়ে গেল, কি হবে? মোট কথা সুস্থ থাকা অবস্থা, আপনারা জানেন হজ করা সুস্থ ছাড়া অন্য লোকের কাজ নয়, বরং যুবকদের কাজ হলো হজ, হজ কিন্তু বুড়োদের নয়। বুড়োরা কি কত কি করে আপনারা নিজেই জানেন, হজের যে যে কাজ করতে হয় একজন বুড়ো 70-80 বছরের বুড়োর জন্য সম্ভবপর নয়, খাটে করে হজ করিয়ে আছে কি সেই হজ হয়? সুস্থ সবল থাকা অবস্থায় যে হজ করা হয়, সুস্থ সবল অবস্থায় যে নামাজ পড়া হয়, নামাজের যে মনোযোগিতা আছে সেটা কিন্তু অসুস্থ অবস্থায় আসতে পারে না, আসবে না। এই জন্য সুস্থতার কদর করতে হয়, কিন্তু অনেক মানুষ এই সুস্থতার কদর বোঝে না, অসুস্থ হলে তখন কথায় বলে দাঁত থাকতে মানুষ দাঁতের কদর বোঝে না, যখন দাঁত থাকে না তখন গোশ খেতে হলে, হ্যাঁ কড়াই ভাজা খেতে হলে তখন বোঝে, চানা চুল খেতে হলে তখন বোঝে, হাই যখন দাঁত ছিল তখন দাঁতের কদর করেনি, এখন সেই দাঁতের কদর বুঝছি দাঁত নেই বলে। যাদের চোখ আছে চোখে কদর বোঝে না, চোখকে অপব্যবহার করে, কিন্তু যখন যার চোখ নেই সে বুঝে চোখের মান কি, চোখের মূল্য কি। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে মানুষ তাতে শৈথিল্য করে, ধোকায় আছে সে ব্যাপারে, সেটা হচ্ছে কি, অবসর সময়। এখন বসে আছেন, টিভি দেখছেন, তাস খেলছেন, খেলা খেলছেন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছেন, গল্প করছেন, চায়ের দোকানে বসে আড্ডা মারছেন, এখানে গিয়ে ওখানে গিয়ে, বনে জঙ্গলে পার্কে সমুদ্র সৈকতে গিয়ে ঘোরাঘুরি করছেন, প্রচুর সময় আপনার কাছে সময় কাটতে চায় না। কিন্তু এই সময়ের কদর যদি আপনি বুঝতেন, সময়ের দাম মূল্য যদি বুঝতেন, তাহলে সময়ে অপব্যবহার করতেন না। আর আপনারা জানেন যে ইসলামী অভিধানে অবসর বলে অবসর বলে কোনো শব্দ নেই। কেন? কারণ মুসলমান কোনোদিন অবসর প্রাপ্ত হয় না, মুসলমান কোনোদিন অবসর প্রাপ্ত হয় না। মুসলমান হয় দুনিয়ার কাজে থাকে, আর না হয় দিনের কাজে থাকে। ফারিগ হলে, অবসর পেলে তুমি মেহনত করো, দেখছেন? তার মানে হচ্ছে যে অবসর পেলে সে অবসরটাকে কাজে লাগাও। কিসের মাধ্যমে কাজে লাগাও? নফল ইবাদতের মাধ্যমে কাজে লাগাও। যখনই সময় পেয়েছো, অবসর পেয়েছো, সেই অবসরের মধ্যে সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। তাছাড়া আর কোনো উপায় থাকবে না। এমন এক সময় আসবে যে সময়ে আপনি সময় পাবেন না যে একটা ভালো ইবাদত করে। এই জন্য অবসরটাকে, যে সময় আপনার সময় আছে, সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনার কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করে নিতে হবে, পাথেও সন্দেহ করে নিতে হবে। কারণ এমন এক সময় আসবে যখন আপনি আর সময় পাবেন না, পস্তাবেন, আর সময় নেই, আর অবসর নেই, আপনি করতে চাইবেন করতে পারবেন না, ব্যস্ততা চারিদিকে ভর্তি হয়ে যাবে, তখন সেই ব্যস্ততায় আপনি আর আল্লাহর ইবাদত করতে সক্ষম হবেন না। মানুষ ধোকায় আছে দুটো নিয়ামতের ব্যাপারে। এই দুটো নিয়ামত কি? সুস্থতা, অবসর। ইসলামী সংবিধানে অবসর বলে কিছু নেই, অতএব অবসর বিনোদন করা, অবসর বিনোদন করার মতো ব্যাপার কিছু নেই। আপনি অবসর পেলেই আল্লাহর ইবাদত করুন, আল্লাহর ইবাদতে মনোযোগী হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা আগে কাজ সে কাজ সমস্ত গোনা মাফ করে দেওয়া হয়েছিল, তাই না? আর তিনি যদি কোনো ইবাদত নাও করতেন কোনো সমস্যা ছিল? ইবাদত না করলেও কোনো সমস্যা ছিল না, বরং তিনি তাকে সুসংবাদ দেওয়া হয়েছে তিনি কায়নাতের সর্দার, বরং তিনি আদম সন্তানের সর্দার, তিনি প্রথমেই বেহেশতে যাবেন, সর্বপ্রথম পুরস্কার পার করবেন, তিনি হচ্ছেন কায়নাতের সর্দার। কিন্তু তবুও তিনি কি করতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কালামাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে নামাজ পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এমনকি দাঁড়িয়ে থাকার ফলে তার পা ফুলে যেত, তার পা ফুলে যেত। আমি একদিন বললাম, লিবাদ আপনার হাজে রাসূলুল্লাহ, এত ইবাদত আপনি কেন করছেন? আল্লাহ রাসূল কেন করছেন আপনি ইবাদত? তাহলে কেন আপনি এত ইবাদত করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আব্দান শাকুরা, আয়েশা আমি কি চাই না, আমি কি পছন্দ করি না, আমি কি ভালোবাসি না যে আমি আল্লাহর শুকুর গুজার বান্দা হব, আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব? তার মানে ইবাদত করার মাধ্যমে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব, আল্লাহর কৃতজ্ঞতা আমি বজায় করব। বোঝা গেল কি? যে যত বড়ই আমি আবেদ হই, যত বড়ই আমি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হই, যত বড়ই আমি আল্লাহর ওলি হই, তবুও আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত এ নয় যে এমন এক পর্যায়ে ইবাদত করতে করতে করতে করতে সেই পর্যায়ে গিয়ে খালাস, মারে ফাস, ওই যে হাত তাই আজকে খালি আছে, একই মেশে গেলে খালাস, ইবাদত শেষ, তখন নামাজ রোজা আর করা লাগবে না। নামাজ রোজা দরকার নেই, নামাজ রোজা সাধারণ লোকের জন্য, সাধারণ লোকেরা নামাজ রোজা করবে। নামাজ রোজা করতে করতে করতে যখন আল্লাহ ওলি হয়ে যাবে, মারে ফাঁসে পৌঁছে যাবে, তখন মারো ভর্তি। আরে আল্লাহ নবীর থেকে বেশি মারেফত কেউ পেয়েছে নাকি? মারেফত কাকে বলে? মারেফত যাকেই বলে, তুমি বলো আল্লাহর নবীর থেকে মারেফত কেউ বেশি পেয়েছে? তাহলে তিনি যদি মারেফত পাওয়া সত্ত্বেও, এবং সব থেকে বড় মারেফত তার ছিল, তার এত বড় মারেফত থাকা সত্ত্বেও যদি তিনি এত ইবাদত করেন, তাহলে আমি আপনার, আমার আপনার কি করা উচিত? আমার আপনার কত ইবাদত করা উচিত যাদের কাছে সেই রকম মারেফত নেই যেরকম মারেফত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল? সুতরাং আমরা চাইবো, আমরা করবো, আল্লাহ তাআলা শুকুরগুজার বান্দা হতে। আমরা তো আল্লাহ শুকুরগুজার কেমন তো গোনা আছে তাই না, আমাদের তো গোনা আছে, আমাদের পাপ আছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে নিজের আসমানে নেমে আসেন, তারপরে কি করেন, বলেন কে বান্দা, কে আছো, কে আছো আমার কাছে গোনা খাতা ক্ষমা চাচ্ছ, মাপ চাচ্ছ, আমি তাকে মাফ করে দেবো, কে আছো যে আমার কাছে কিছু প্রার্থনা করছো আমি তার প্রার্থনা কবুল করবো। আল্লাহ দাস দিয়ে বলছেন, আমরা তখন ঘুমিয়ে থাকি, আমরা ঘুমিয়ে থাকি। সুতরাং আমাদের মতো বান্দা যাদের গোনা আছে তাদের কি করা উচিত? কোন পীর সাহেব কোন অলি সাহেব কি বলতে পারবেন যে তার কোনো গোনা নেই? তা না হয় তার তিনি মারে পাত পেয়ে গেলেন, আবার সব সব মাফ হয়ে গেল, নামাজ আবার জাকাত সব মাফ হয়ে গেল, মানে অতি সাধারণ পাবলিকের কাজ আর সমস্ত হারাম হালাল হয়ে গেল তার জন্য। মারে ফাঁসটা পেলে কোথেকে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মারে পাত কারণে তবুও তিনি করেছেন। সুতরাং সবাইকে করে যাওয়া উচিত এবং আল্লাহর ইবাদতে নিরলস এবং নিরবচ্ছিন্ন ভাবে এক টানা আল্লাহর ইবাদত করে যাওয়া উচিত, এতে ফাঁকি দেওয়া উচিত নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে এই ইবাদতটা করতেন সেই ইবাদত করা পদ্ধতি অন্যান্য হাদিসে বলা হয়েছে। যেমন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাইতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতা লাইলা, একদিন রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়লাম। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। সেই নামাজে তিনি ফাস্তা তাহার বাকারা সূরা ফাতিহার পর সূরা বাকারা পড়তে শুরু করলেন। সূরা বাকারা ইয়ারকাউ ইনদাল মিয়া 100 রাকাত করে তিনি কি করলেন, রুকুতে যাবেন, 100 আয়াত পড়ে তিনি রুকুতে যাবেন। এটা আমি মনে মনে ভাবলাম যে 100 আয়াত পড়ে তিনি রুকুতে যাবেন, কিন্তু তিনি তা না করে কেরাত করতে থাকলেন। তারপর আমি মনে মনে বললাম যে তিনি এই সূরা এক রাকাতে সম্পন্ন করবেন, কারণ সূরা বাকারা হয়তো গোটা রাকাতেই পড়বেন, পাঠ করবেন, এটি করে হয়তো রুকু করবেন পুরোটা পড়ে। কিন্তু তিনি সূরা নিসা আরম্ভ করে দিলেন, ওই প্রথম রাকাতেই বাকারা শেষ হয়ে গেল, তারপরে সূরা নিসা পড়তে আরম্ভ করলেন আর সূরা নিসা সম্পূর্ণ করতে লাগলেন। পুনরায় তিনি সূরা আলী ইমরান শুরু করলেন, সেটিও সম্পূর্ণ করে শেষ করলেন। এত দীর্ঘ কেরাত সত্ত্বেও তিনি ধীর সে শান্ত ভাবে থেমে থেমে পড়ছেন, এমন যে তাহার উপরে পড়ছেন, ধীর ভাবে ভাবে পড়ছিলেন, যাতে তিনি তসবির আয়া পেলে তসবি পড়তেন, আল্লাহ তসবি পায় পড়তেন, তসবির আয়া পেলে তসবি পড়তেন। আর যদি কোনো জায়গাতে কি বলে প্রার্থনার কথা আসতো, জাহান্নামের কথা এলে জাহান্নাম থেকে পানাহ চাইতেন, আর জান্নাতের কথা এলে জান্নাত তিনি প্রার্থনা করতেন। এইভাবে আস্তে আস্তে আয়াত পড়তে পড়তে তিনি রুকু করলেন, তাতে তিনি বলতে লাগলেন সুবহান রাব্বিয়াল আযীম। সুতরাং তার রুকু ও তার কিয়ামের বাদানোর মতোই দীর্ঘ হতো। রুকুটা কতক্ষণ? যতক্ষণ দাঁড়িয়ে সুরা পড়েছেন ঠিক ততক্ষণে তিনি কি করেছেন, রুকু করেছেন, এই দীর্ঘ হয়ে গেল। অতঃপর তিনি সাজদা করলেন আর সেই সাজদা বা সিজদায় তিনি সুবহান রাব্বিয়াল আলা করতে থাকলেন, এত দীর্ঘ সিজদা করলেন যেমন তিনি কিয়ামের সমান ক্যামে যেমন অবস্থান করেছিলেন ঠিক সেই রকম ভাবে লম্বা সময় ধরে তিনি সেজদা করলেন। তারপরে আল্লাহ নবী সাল্লাম পা বুঝত কেন, এত লম্বা ইবাদত করতেন যার ফলে তার পা খুলে যেত। কি অবস্থা দেখেন, এক রাকাতে সূরা বাকারা তারপর সূরা হ্যাঁ, এইভাবে তিনি পড়তেই থাকলেন, পড়তেই মাল্লা প্রত্যেক রাতে ইবাদত করতেন যার ফলে তার পা খুলে যেত। তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার নিজের অভিজ্ঞতা বলছেন, বলছেন সাল্লাইতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা, এক রাতে আমি তার পেছনে নামাজ পড়লাম, ফা আতা আল কিয়াম, তিনি লম্বা কিয়াম করলেন নামাজে, হাত্তা হামামতু বি আমদে সু, এমন কি আমি খারাপ কাজের ইচ্ছা করলাম, খারাপ কাজের ইচ্ছা। বর্ণনাকারী বলছেন, আপনি খারাপ কাজের কি ইচ্ছা করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে লম্বা কিরাত দেখে আপনি খারাপ কাজের কি ইচ্ছা করলেন? তিনি বললেন, হামান্তু আনাজলিতা ওয়াদা, আমি ইচ্ছা করেছিলাম যে আমি তাকে ছেড়ে দিয়ে বসে যাই, মানে নামাজ ছেড়ে দিয়ে বসে যাই, এত লম্বা কিরাত। কিন্তু তিনি তার সাথে নামাজ সম্পূর্ণ করেছিলেন, কারণ নিজের অভিজ্ঞতার কথা বুঝুন যে তিনি চেয়েছিলেন যে আমি আর হয়তো তার অনুসরণ করে নামাজ পড়তে পারবো না। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই অবস্থা। তাছাড়া তিনি রমজানের শেষ দশকে কি করতেন, রমজানের শেষ দশকে কি করতেন সে ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আসর রমজানের শেষ দশক উপস্থিত হলে আহিয়াল লাইল, তিনি রাত্রি জাগরণ করতেন, তিনি রাত্রি জাগরণ করতেন মানে পুরো রাতটাই জাগতেন, এ নয় যে রাতের কিছু অংশ, বরং পুরো রাস্তায় জাগতেন। ও আয়কাজ আহলা, এবং তিনি নিজের পরিবারকে জাগাতেন। ও জাদ্দা ও সদ্দাল মেহদা, খুব চেষ্টা করতেন, পরিশ্রম করতেন এবং কোমর বেঁধে নিতেন, কোমরের কাপড় বেঁধে নিতেন। সদ্দাল মেহদার মানে লুঙ্গি বেঁধে নিতেন, আর লুঙ্গি বেঁধে নেওয়া মানে হলো, লুঙ্গি বেঁধে নেওয়া মানে হলো যে তিনি স্ত্রীদের কাছে যেতেন না, অথবা কি বলে মানে এবার এত চেষ্টা করতেন যে চেষ্টার ফলে পথে বলে না যে কাপড়ে কোমরে কাপড় বেঁধে লেগে না, তো কোমরে কাপড় বেঁধে লাগা মানে হচ্ছে যে তিনি খুব চেষ্টা করতেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকে দর্শে গত দর্শের সাথে সংযোগ করে বলি যে সৎ কাজের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কাজ যেমনই হোক ভালো কাজ হলে সেই কাজ নিরবচ্ছিন্ন ভাবে করে যেতে হবে, নচেত এমন সময় আসবে যে কাজ আমরা করতে পারবো না, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং যে কাজই আমরা করি ভালো কাজ, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে তাকে তাহাজ্জুদ পড়ে যাওয়া উচিত, যদিও দুরাকাত হয় কমসে কম দুরাকাতও চালিয়ে যাওয়া উচিত। কিছুদিন পড়লাম, শীতের দিন রাত লম্বা বলে পড়লাম, গ্রীষ্মের দিন ছেড়ে দিলাম, এটা করা উচিত না। কারণ সময় এমন আসবে হয়তো যে আপনি মোটেই তাহাজ্জুদ করতে পারবেন না, এই জন্য এক টানা আপনাকে ভালো কাজ করে যেতে হবে। যে মোমেন ভালো কাজ করে সে মোমেন হচ্ছে শক্তিশালী মোমেন, আর কিছু মোমেন আছে দুর্বল, যারা ভালো কাজ করতে পারে না, করতে চায় না। শক্তিশালী সবল মোমেন আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, সবল মোমেন দুর্বল মোমেন অপেক্ষা বেশি ভালো, কার কাছে, আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, সবল মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিন অপেক্ষা বেশি উত্তম। দেখেন একটা দুজনই মুমিন, মুমিনের দুজনের মধ্যেই মঙ্গল আছে, অথই করলেন খায়ের, উভয়ের মধ্যেই মঙ্গল আছে, কেননা দুজনই মুমিন, কিন্তু দুর্বল থেকে সবল হচ্ছে বেশি পছন্দনীয় আল্লাহর নিকটে। আপনি যদি একজন লেবার রাখেন, কাজের লোক রাখেন, চাকর রাখেন, ভৃত্য রাখেন, তো আপনি কাকে রাখবেন, যে সবল তাকে না দুর্বলকে, কাকে পছন্দ করবেন? ইন্না খায়রা মান ইস্তাজারাল কাওয়িয়্যুল আমিন, যে হবে সবল এবং আমানতদার। সবল হওয়াটা জরুরি, কাজের জন্য সবল হতে হবে। যে হজ করতে আসে একদম সবল একদম দুর্বল, কার হজটা বেশি ভালো হবে? যে সবল। যে রোজা রাখছে, দুজন রোজাদার, একজন সবল একজন দুর্বল, কার রোজাটা বেশি ভালো হবে? সবল। এই জন্য সবল মুমিন বেশি পছন্দনীয় আল্লাহর নিকটে। জিহাদের সময় এলো, জিহাদে একজন সবল বের হলো একজন দুর্বল বের হলো, কার কাজটা বেশি ভালো হবে? নিশ্চয়ই সবল ব্যক্তির কাজ এদিকে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, যদিও উভয়ের মাঝেই মঙ্গল ও কল্যাণ রয়েছে। তুমি ওই জিনিসে যত্নবান হও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি ওই জিনিসে যত্নবান হও যে জিনিসে তোমার লাভ আছে, উপকার আছে। যে জিনিসে উপকার আছে, উপকার তো দুই রকম, এক হচ্ছে দুনিয়ার উপকার আর এক হচ্ছে আখেরাতের উপকার। এর আগে বলা হয়েছে যে মুসলমানদের অভিধানে অবসর বিনোদন বলে কোনো শব্দ নেই, অবসর বলে কোনো শব্দ নেই, এই জন্য মুসলমানদের কোনো অবসর নেই, হয় দিনের কাজে না হয় দুনিয়ার কাজে, দুনিয়ার কাজে না হয় দিনের কাজে। যখন যেটা থেকে ফারেগ হবে, হয় সে দিনের কাজ করবে, না হয় আখেরাতের কাজ, দুনিয়ার কাজ করবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যাতে মঙ্গল আছে তাতে আগ্রহী হও, উৎসাহ, আর তাতেই উৎসাহ, নিজের উৎসাহকে বজায় রাখো যে সেই কাজটা করবে যাতে তোমার উপকার আছে। আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং অক্ষম হয়ে যেও না, উৎসাহহীন হয়ে যেও না, এই হয়ে গেল আমার নোকসান হয়ে গেল ব্যবসাতে, আর ব্যবসা করবো না, এই কাজটা করতে গেলাম এই কাজে আমি ধাক্কা খেলাম, আর কাজটা করবো না, হুজুর সর্বনাশ হয়ে গেল আমার সমস্ত ব্যবসা সম্পত্তি নষ্ট হয়ে গেল, আর ব্যবসা করবো না, হুজুর আমার সমস্ত ধান নষ্ট হয়ে গেল শিলাবৃষ্টিতে, আর আমি চাষ করবো না, কি আমার ঝড়ে আমার সব সব ভেঙে গেল, ঘর বাড়ি ভেঙে গেল, আর আমি ঘর বাড়ি করবো না, ইত্যাদি এইভাবে মানুষ অনেক সময় ভেঙে পড়ে, ভেঙে পড়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খবরদার তোমরা ভেঙে পড়ো না, ভেঙে পড়া তোমাদের সাজবে না, বরং আল্লাহর কাছে সাহায্য চাও যে আল্লাহ একবার ভেঙে গেছে কিন্তু আর যেন না ভাঙে, বলার তা আজাদ, নিরুৎসাহ হয়ে বসে থেকো না, অক্ষম হয়ে বসে থেকো না, আসছে পদে, আসছে পথে আধা নেমে, তাই বলি কি ওই হি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, যে মাটিতে পড়ে লোক আপনি পা পিছলে যে মাটিতে পড়বেন সেই মাটি ধরেই তো উঠতে হবে, তাই না, নাকি অন্য কেউ যদি কেউ তোলা না থাকে, আর পরের দিকে চেয়ে থাকা উচিত না, কেউ আপনাকে সাহায্য করবে এরকম চেয়ে থাকা উচিত না, যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে সেই মাটি ধরেই উঠতে হবে। বারেক হতাশ হয়ে কে কোথায় মরে, কেউ হতাশ হয়ে কোথাও মরে না, বিপদের পতিত তবু ছাড়িবো না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল, যদি আজকে বিফল হই তো হয়তো বা কালকে সফল হব, সুতরাং পড়ে থাকবো না, পড়ে থাকা মিছে মরে থাকা মিছে, মরে থাকবো, পড়ে থাকবে মরে থাকবে, মরে যাবেন। অতএব নিজের বল, নিজের মনকে সবল করে দুর্বলতা কাটিয়ে বলতে হবে আমার সকল কাটা ধন্য হয়ে ফুটবে গো ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, যেমন কবি বলেছেন মেঘ দেখে কেউ পরিষ্ণে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে, চাঁদের উজ্জ্বলতা চাঁদের হাসি কখন বোঝা যায় অন্ধকারে, অন্ধকার যত গাঢ় হবে আলোর উজ্জ্বলতা তত বৃদ্ধি পাবে, চাঁদের চাঁদের নির্মল স্নিগ্ধ ওই জ্যোৎস্না তখন চমৎকার লাগবে যখন অন্ধকার বেশি হবে, আর যদি অন্ধকার না থাকে অন্য কিছু লাইট থাকে, আর সেই লাইটের ফাঁকে আপনার চন্দ্রিমা যে জ্যোৎস্না তা ভালো লাগবে না। এই জন্যই কবি বলছেন যে মেঘ দেখে কেউ পরিষ্ণে ভয়, আড়ালে তার সূর্য হাসে, মেঘ একদিন সরে যাবে আর সূর্য একদিন বের হয়ে আসবে, অতএব মেঘ দেখে কেউ সাময়িক ভাবে ভয় করবে না, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে, অন্ধকারেই আপনার চাঁদের হাসি বেশি বোঝা যায়, রাত্রে অন্ধকার দেখে কারো ভয় করা উচিত নয়, কারণ রাত্রে অন্ধকারের পর তার জন্য একটি সুন্দর দিন অপেক্ষা করছে, আর প্রভাতের সূর্য দেখে আনন্দ প্রকাশ করা উচিত নয়, কারণ কুৎসিত একটি অন্ধকার রাত্রি তার সামনে এসে উপস্থিত হবে। এই জন্যই সবসময় প্রস্তুত থাকতে হবে যে আমার বিপদ আসুক, বিপদ এলে বিপদে আমি বিচলিত হব না, কিন্তু বিপদের জন্য প্রস্তুতি নেব, কিন্তু বিপদের আগে সবুর বা ধৈর্য প্রার্থনা করবো না, কথা আপনারা জানেন, বিপদের আগে ধৈর্য প্রার্থনা করা যায় না, যায় না, যে আল্লাহ তুমি আমাকে বিপদ দিলে আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দেবে, এরকম দোয়া করা যায় শরীর ভাই, কেন, যেহেতু বিপদ চেয়ে নেওয়া হচ্ছে, আর বিপদ আপনি চেয়ে নিতে পারেন না, সবুর বিপদে সবুর দিও তার মানে বিপদে আপনি বিপদ চেয়ে নিচ্ছেন, এটা জায়েজ না, এই জন্য নিষেধ আছে, খবরদার বিপদ আসার আগে ধৈর্য ধরার প্রার্থনা করো না, বিপদ এলে তখন ধৈর্য ধরার প্রার্থনা করুন, সুতরাং প্রস্তুত থাকতে হবে, বিপদ এলেও প্রস্তুত, আর সুখ থাকলেও প্রস্তুত, দুঃখ থাকলেও প্রস্তুত, সবসময় প্রস্তুত, যখন সুখে থাকবেন তখন প্রস্তুত থাকুন যে আপনার দুঃখ আসতে পারে, যখন দুঃখে থাকবেন তখন প্রস্তুত থাকুন যে আপনার সুখ আসবে, ইন্নামা আলসে ইউসরা, রাত যখন আসেছে রাত্রি অতিবাহিত হয়ে আবার দিন আসবে, আর দিন যখন এসেছে হতে পারে আপনার দিন অতিবাহিত হয়ে আবার রাত্রি ফিরে আসবে। সুখ দুঃখ নিয়ে জীবন গড়া, মানুষের সুখ দুঃখ নিয়ে জীবন গড়া, হাসি কান্না দুটি ভাই থাকে, সারা খাই খাই অনেক সময় একসঙ্গে হয়, কখনো আসে কখনো যায়, এ একবার ও একবার মানুষকে কাঁদিয়ে যায় হাসিয়ে যায়, তবে হ্যাঁ চোখের পানি আসে শুধু মানুষকে কান্না কান্না দেওয়ার জন্য না, মানুষের গন্ধকে ভিজিয়ে দেওয়ার জন্য না, মানুষের দুই গালকে সিক্ত করার জন্য না, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। দুঃখের যে পানি মানুষের গালে বেয়ে যায় সেটা কি জন্য? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। দুঃখ যে মানুষকে নিষ্পৃষ্ট করে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। স্বর্ণকার একটা স্বর্ণ টুকরাকে আগুনে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে স্বর্ণকারকে পাগল নাকি? লোহা কর্মকার একটা লোহাকে আগুনে পুড়িয়ে লাল করে পিটিয়ে পিটিয়ে তার 12টা বাজিয়ে ছাড়ে, কর্মকারকে পাগল নাকি? কি জন্য করে? কি জন্য করে? নতুন করে কিছু গড়ার জন্য, নতুন করে অলংকার গড়ার জন্য, নতুন করে কোন অস্ত্র গড়ার জন্য তারা এরকম করে। জেনে রাখবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের যে বিপদ আপদ আছে, বান বন্যা সুনামি, তারপরে ওই নার্গিস না আয়লা ভাইলা যা বলুন, যত ঝড় ঝঞ্ঝা আসে, ভূমিকম্প, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এসব কিছু আছে মানুষকে শায়েস্তা করার জন্য, মানুষকে নিষ্পৃষ্ট করে দেওয়ার জন্য নয়, মানুষকে নতুন রূপে, নতুন অলংকার রূপে গড়ে তোলার জন্য। মানুষ সাবধান হও, সতর্ক হও। কিন্তু অনেক মানুষ মনে করে এটা হচ্ছে মেঘ আসছে বৃষ্টি হবে চলে যাবে, ঝড় আসছে চলে যাবে, প্রকৃতির নিয়ম। এটা হচ্ছে কিসের নিয়ম? প্রকৃতির নিয়ম, প্রকৃতির খাম খেয়ালিপনা বলে না, প্রকৃতির লীলা। আরে প্রকৃতির নিয়ম, প্রকৃতি নিয়মের নিয়ামকটা কে? প্রকৃতির নিয়মের নিয়ামক হল মহান আল্লাহ। যে মহান আল্লাহ সবকিছু আবর্তন বিবর্তন করেন। আল্লাহ তাআলা বলেন না যে বানি আদম আমাকে গালি দেয়, ইয়াসুব্বুনি, যেহেতু ইয়াসুব্বুদ্দাহাত, কেন সে যুগ জামানাকে গালি দেয়, কালকে গালি দেয়। ও আনেদাহার, আসলে আমি হচ্ছি যুগ জামানার আবর্তনকারী বিবর্তনকারী। মেঘকে গালি দিলে কাকে গালি দেওয়া হয়? আল্লাহকে গালি দেওয়া হয়। সূর্যকে, রোদকে গালি দিতে আল্লাহকে গালি দেওয়া হয়। ঝড় ঝঞ্ঝাকে গালি দিতে আল্লাহকে গালি দেওয়া হয়। কেননা এইসবের আসলে যে তীর আপনার গায়ে লেগেছে, তীরটা ধরে আপনি তীরকে গালি দেবেন না তীর যে মেরেছে তীরন্দাজকে গালি দেবেন? জ্ঞানী মানুষ তীরকে গালি দেয় না, কাকে গালি দেয়? তীরন্দাজকে গালি দেয়। আর যদি কেউ তীরকে গালি দেয়, তুই আমাকে আঘাত করলি, সেই গালি আসলে কাকে দেওয়া হয়? তীরন্দাজকে দেওয়া হয়। যদি আপনি মেঘ বৃষ্টি ঝড় ঝঞ্ঝাকে গালি দেন, কারণে এই সময় বৃষ্টি শুরু হলো বলে না, হ্যাঁ কানা মেঘ এই সময় বৃষ্টি শুরু হলো, কানা মেঘ তো আপনি বললেন, কিন্তু আসলে গাড়ি কাকে দেওয়া হলো? কানা আল্লাহকে। হ্যাঁ, এই জন্য অনেক বেইকুক, অনেক বেইমান আছে, এগুলো বলতে হয় না, তবু সোনার কথা বলে বলছি, বলছে খোদার হোঁচ নেই, কখন বৃষ্টি দিতে হবে ভুলে গেছে, বুড়ো হয়ে গেছে তো, কখন বৃষ্টি দিতে হবে আর হোঁচ নেই। আউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ এই শ্রেণীর কথা এক শ্রেণীর মানুষ বলে থাকে আল্লাহ সম্পর্কে। যখন কি হয়, জ্যৈষ্ঠ মাস পার হয়ে গেল, আষাঢ় মাস পার হয়ে গেল, শ্রাবণ মাস পার হতে চলল, আকাশে বৃষ্টি আসে না, তখন মানুষ অধৈর্য হয়ে কত রকম কথা বলে আল্লাহর বিরুদ্ধে। তার মধ্যে একটা হচ্ছে এইটা, যে কোন সময় বৃষ্টি দিতে হবে ভুলে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আদম সন্তান কোনদিন নিরাশ হয় না। আল্লাহ তাআলার যে গুণ আছে, আল্লাহ তাআলার যে মজেদা আছে, আল্লাহ তাআলার যে কুদরত আছে, সেই কুদরতের কাছে সে কোনোদিন নিরাশ হয় না। আল্লাহ তাআলা তাকে নিষ্পৃষ্ট করবে না, ধ্বংস করবে না। সুতরাং বলছেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজাজ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আর খবরদার অক্ষম হয়ে যেও না। ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা, যদি তোমার উপরে বিপদ আসে, মুসিবত আসে, তাহলে খবরদার বলো না যদি আমি এই করতাম গো তাহলে আমার এই হতো না, যদি আমি এই না করতাম গো তাহলে আমার এই হতো না, এই কথাটা বলো না। কেন না? যদি যদি বলা, যদি যদি না বলা, শয়তানের দরজা খুলে দেয়। শয়তানের দরজা, শয়তানের কাজ উন্মুক্ত করে, কারণ শয়তান সেখানে প্রবেশ করে আপনার তৌহিদে চিত ধরায়, আপনার তৌহিদে সন্দেহ প্রবেশ করে, প্রবেশ করায়। এই জন্য যদি বলতে হয় না, কি বলতে হয়, কি বলতে হয় বিপদে কি বলতে হয়, যদি এটা না করে এটা করতাম, এটা কথা না বলে কি বলতে হয়, কদ্দারাল্লাহু ওয়ামা শাআ ফাআল, কদ্দারাল্লাহু ওয়ামা শাআ ফাআল, আল্লাহ যা চেয়েছেন তকদিরে যা লিখেছিলেন তাই আমার ঘটে গেছে। সুতরাং যদি বলে তৎক্ষণ, যদি বলবো তৎক্ষণ, হ্যাঁ যদি আমি আজকে শ্বশুর বাড়ি না যেতাম তাহলে আমার ঘরে ডাকাতি পড়তো না, যদি আমার কুকুরটা থাকতো তাহলে ডাকাতি পড়তো না, যদি আমার হাঁসটা চিৎকার না করতো তাহলে আমার ঘরে ডাকাতি হয়ে যেত, এইটা যদি মানুষ অনেক যদি যদি করে আল্লাহর সঙ্গে অজান্তে শিরিক করে বসে, তো এইরকম করো না, বরং সক্ষম হয়ে নিজের মনকে সবল করে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, তবেই ইনশাআল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। আর অক্ষম হয়ে বসে যেও না। অন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিমাকারে, জান্নাত জাহান্নাম সৃষ্টির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে জাহান্নামকে মনোলোভা জিনিস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আর জান্নাতকে কষ্টদায়ক জিনিস দিয়ে, কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওই যে আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করে জিবরিলকে বাড়ালেন, যাও জিবরিল দেখে এসো জাহান্নাম, জাহান্নাম সৃষ্টি করেছি, এসে বললে আল্লাহ আমার মনে হয় যে এখানে কেউ আসতে চাইবে না, জাহান্নামে কেউ আসতে চাইবে আমার মনে হয় কেউ আসতে চাইবে না। সুতরাং জিবরিল ফিরে এলেন, তারপরে আবার বললেন আল্লাহ তাআলা আবার বললেন যাও জিবরিল আমার জাহান্নাম দেখে এসো, জাহান্নাম দেখে এসো, জাহান্নাম আবার দেখে এলেন, দেখে মনে হয় আল্লাহ তাআলা আমার ভয় হয় যে কোন মানুষই বাঁচতে পারবে না, সব এই জাহান্নামেই আসে। ব্যাপারটা কি, ব্যাপার প্রথম জাহান্নাম দেখিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জাহান্নামকে ঘিরে দিলেন কি দিয়ে, সমস্ত মনোলোভা যত রকম লোভনীয় জিনিস আছে দুনিয়াতে সব দিয়ে ঘিরে দেওয়া হলো। তখন জিবরিল দেখে বললেন হায় হায়, দুনিয়ার যত রং তামাশা জাহান্নামের আশেপাশে রয়েছে, দুনিয়া যত রকমের নোংরামি, যত রকমের অশ্লীলতা, গান বাজনা থেকে নিয়ে ব্যভিচার থেকে নিয়ে যত রকমের নোংরামি আছে এই জাহান্নামের আশেপাশে রয়েছে, তাই আমার ভয় হয় যে একটা লোকও বাঁচতে পারবে না, সব জাহান্নামে গিয়ে পচতে হবে। জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত যাও দেখে এসো, বললেন আল্লাহ তাআলা এই জান্নাত এত সুন্দর, এই জান্নাতে যে আর কেউ মানে বাকি থাকবে না, সবাই আসতে চাইবে জান্নাতে, সবাই জান্নাতে আসবে, সবাই জান্নাত চাইবে, যাও এবার দেখে এসো। এবার দেখে এসে জিবরিল বলছেন যে আল্লাহ তাআলা আমার ভয় হয় যে জান্নাতে হয়তো কেউ আসতে পারবে না। কি ব্যাপার, কারণ জান্নাতের আশেপাশে রয়েছে কষ্টসাধ্য কর্মসমূহ, যে কাজ করতে কষ্ট হবে। নামাজ, নামাজ পড়া কি সহজ জিনিস, নামাজ পড়া আমরা যদি বলি না সহজ, সহজ তো আমার ইমানের কাজ, কিন্তু আসলে কষ্ট আছে। রোজা রাখা কি সহজ জিনিস, হজ করা সহজ জিনিস, কোন জিনিসই সহজ না, এই প্রত্যেক জিনিসের পেছনে কি আছে, কষ্ট আছে। আর এই কষ্ট সমূহ দিয়ে যখন জান্নাতকে ঘিরে দেওয়া হলো, তখন জিবরিল আশা পোষণ করলেন যে হয়তো জান্নাতে কেউ আসতে পারবে না, ইল্লা আল্লাহ তাআলা যাকে তৌফিক দেবেন, আল্লাহ তাআলা যার প্রতি রহমত হবে, যার প্রতি দয়া করবেন, এমনকি আল্লাহর নবী পর্যন্ত তার প্রতি দয়া করার ফলে তিনিও জান্নাতে প্রবেশ করবেন। তার কারণ আমরা যতই আমল করি না কেন, সে আমলের বিনিময়ে জান্নাত পেতে পারি না, আমলের বিনিময়ে জান্নাত হতে পারে না। জান্নাত এত মূল্যবান জিনিস যে তার বিনিময়ে কোনো আমল হতে পারে না, তবে আমাদের আমল জান্নাত যাওয়ার কারণ হতে পারে, মূল্য নয় কারণ, দুটো কি এক জিনিস না, যা আপনি কাজটা করেছেন এই কাজ করার কারণে আপনি জান্নাত যাবেন, যে কাজটা করেছেন সেই কাজটার দাম এত বলে আপনি বিনিময়ে জান্নাতে যাবেন তা নয়। তার কারণ আপনি যতই ভালো কাজ করুন আপনি একটা চোখের দাম সেই কাজের বিনিময়ে দিতে পারবেন না। আল্লাহ তাআলা একটা চোখের দাম কত, জান্নাতে তো বহু সুখ আছে আপনারা শুনেছেন, জান্নাতে বহু সুখ আছে, কিন্তু হাদিসে আছে জান্নাতে যে আপনার স্ত্রী হবে হুর, হুরি, সেই হুরির মাথায় যে তাজ হবে, মুকুট হবে, সেই মুকুটে একটা চুনি মাত্র, একটা চুনি, চুনি পাথর যেটা, একটা মুক্তা যদি আপনি কিনতে চান তো দুনিয়ার সমস্ত কিছু ব্যয় করেও তা কিনতে পারবেন না। অন্য বর্ণনায় আছে যে হুরির মাথায় যে ওড়নাখানা থাকবে, ওড়না, সেই ওড়নাটা যদি আপনি কিনতে চান তো সারা দুনিয়ার সম্পদ যদি আপনি ব্যয় করে দেন, যদি সারা দুনিয়ার আপনি রাজা হন আর সারা দুনিয়াকে বিনিময় দিয়ে সেই ওড়নাটা কিনতে চান তাহলে আপনি তা পারবেন না। তাহলে বলুন আপনি কোন আমল করে আপনি সেই জান্নাত পেতে চান, যে জান্নাতে হয়তো একাধিক ঘুর পাবেন, আর সে জান্নাতে সোনা চাঁদির ইঁটওয়ালা বাড়ি ইত্যাদি ইত্যাদি বহু সুখের কথা আপনারা শুনেছেন, কোন আমল করে পাওয়া যাবে, আশা আছে এরকম এরকম কোনো আশাই নেই। সুতরাং জান্নাত জাহান্নামের অবস্থা হচ্ছে এই। সুতরাং আমাদেরকে কাজ করে যেতে হবে, আমাদেরকে কাজ করে যেতে হবে। আশাই বুক বেঁধে আমাদেরকে কাজ করে না গেলে আমরা এক সময়ে নিরাশ হয়ে সবকিছুই ছেড়ে দেব, আর জান্নাতের সংবাদ, জান্নাতের সুগন্ধ আমরা হয়তো পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্য একটা হাদিস এই কাজ করতে উদ্বুদ্ধ করার ব্যাপারে, তিনি বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা। এই কথা আপনারা বহুবার শুনেছেন যে মানুষ যখন মারা যায় তখন তিনটে জিনিস তার সঙ্গ দেয়। মানুষ যখন মারা যায় তিনটে জিনিস তার সঙ্গ দেয়, কি কি হেলাল? মানুষ যখন মারা যায় তিনটে জিনিস তার সঙ্গ দেয়, কি কি? তিনটে জিনিস তার সঙ্গ দেয় বলতে তার পরিবার, তার মাল আর তার আমল, দুটা ঘুরে আছে আর একটা একটা থেকে যায়। একটা থেকে যায় কে? অনেক আমল থেকে যায়, আর বাকি পরিবার আর মাল ফিরে আসে। কিন্তু যে মাল আপনি দান করেন সেটা কিন্তু ফিরে আসে না। যে মাল আপনি জীবনে জীবিত থাকতে দান করে থাকেন সে মাল ফিরে আসে না। সুতরাং কথা হলো কি, যে আপনাকে কাজ করে যেতে হবে। যে মাল আপনি জমা করে রাখবেন সে মাল আপনার সঙ্গে যাবে না, কিন্তু যে মাল আপনি দান করবেন সেই মাল আপনার আগে গিয়ে হাজির হয়ে থাকবে, উপস্থিত হয়ে থাকবে। তিনটে জিনিস বলতে পরিবার পরিজন কিছুদিন কান্দে, কান্দার পর খালাস। আর যদি ভালো ছেলে তৈরি করে যান সে দোয়া করলে কাজে দেবে, মিলাদ করলে কাজে দেবে না। কিন্তু ভালো কাজ যদি করে যান আর তাকে বলে যান যে বাবা দোয়া করিস আমার জন্য, দোয়া শিখেই যান ঠিক মতো, তাহলে সেই দোয়া কাজে দেবে কিন্তু অন্য কিছু কাজে দেবে না। পরিবার পরিজন ফিরে আসবে, মাল ফিরে আসবে, কিন্তু আমল সঙ্গে থেকে যাবে। আর যখনই আপনি আপনার মাল দান করে যাবেন সেটা কি হয়ে যাবে? আমল হয়ে যাবে, আর আমল আপনার সঙ্গী হয়ে যাবে। অন্য এক হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন আলিহি ওয়ান নারু মিসলা যালিক। তোমাদের চটির ফিতা দেখেছো, জুতোর ফিতে, এই জুতোর ফিতে তোমাদের কাছ থেকে কত নিকটে? কত নিকটে? পায়ের পায়ের উপরে যেটা বাঁধা থাকে সেটা কত নিকটে পাওয়া যায়? এই উদাহরণ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন তোমাদের ওই যদি জুতোর ফিতার মতোই জান্নাত অথবা জাহান্নাম অতি নিকটে। তোমাদের জান্নাত যেমন নিকটে, জাহান্নামও তেমনি নিকটে। যে কোনো সময় তুমি জান্নাতে যেতে পারো ভালো কাজ করলে ইমানের সাথে, আর যে কোনো সময় তুমি জাহান্নামে যেতে পারো বা খারাপ কাজ করলে, খারাপ কাজ করার ফলে তোমাকে জাহান্নাম যেতে হবে। এই হলো জান্নাত জাহান্নাম এবং তার প্রস্তুতির ব্যাপারে কিছু কথা। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার এক খাদেম রাবিয়া বিন কাব আল আসলামী, খাদেম আল্লাহর নবী খাদেম ছিল তাই না? আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী খাদেম ছিলেন। তারপরে এই যে রাবিয়া বিন কাব, ইনিও খাদেম ছিলেন না, আল্লাহর নবীর খিদমত করার জন্য সবাই ব্যস্ত থাকতেন। যেমন আমাদের দেখেছেন হুজুরদের খিদমত করার জন্য বহু ছাত্র বহু শিষ্য শশব্যস্ত থাকে, কে করবে কে করবে, আমি করবো, আমি কেউ জুতো সোজা করে দেয়, কেউ পানি এনে দেয়, কেউ কাপড় এই পরিষ্কার করে দেয়, এই করে সেই করে, বহু কিছু করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার জন্য বহু লোক ছিল, তাছাড়া স্ত্রীরা ছিলেন। এই জন্য খাদেম খিদমত করার জন্য প্রস্তুতি সবসময় নিয়ে থাকতো। ইনি হচ্ছেন রাবিয়া ইবনে কাব আল আসলামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। ইনি সুফফাতে থাকতেন, সুফফা কাকে বলে? ওই যে মসজিদের সামনে যে উঁচু করে একটা জায়গা থাকতো, সেখানে খেয়ে না খেয়ে কিছু লোক আল্লাহর নবীর কাছ থেকে ইলম শিক্ষার জন্য পড়ে থাকত। তার মধ্যে আবু হুরায়রা একজন, আবু হুরায়রা একজন। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত হাদিস এত ইলম থেকে পেলেন? তো উনি একদিন গল্প শোনালেন যে আমি খেয়ে না খেয়ে আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতাম, পেট ভাতায় আল্লাহ নবীর কাছে কিছু হাদিয়া আইলে তিনি খেতেন, বাকি আমাদেরকে দিতেন, আমরা খেতাম না খেতাম পড়ে থাকতাম। খিদের জ্বালা, খিদের জ্বালাতে লোকে পাগল মনে করত, এমন খিদেতে এমন আচরণ প্রদর্শন করতাম লোকে ভাবতো আবু হুরায়রা পাগল। কিসের জন্য পড়ে থাকতাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে যেটা বের হবে তার একটাও যেন আমার ছুটে না যায়। আল্লাহ, এই জন্য সব সময় চেষ্টা করতেন যে আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে আমি এলেম অনুসন্ধান করব। বাকি অনেকেই কেউ চাষবাসে ব্যস্ত থাকতো, কেউ বাজারের হাতে বা ব্যবসাতে ব্যস্ত থাকতো, কিন্তু আমি আল্লাহ নবীর খেদমতে পড়ে থাকতাম। ইনি এক খাদেম, ইনিও সুফফাতে বাস করতেন, রাবিয়া। তো তিনি খেদমত করতেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। উনি বলছেন, কুনতু আবীতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আতিহি বিওয়াদুইহি ওয়া হাজাতে, আমি আল্লাহ নবীর সাথে রাত অতিবাহিত করতাম এবং রাতে তার কোনো প্রয়োজন পড়লে আমি সেই প্রয়োজন পূর্ণ করব, এই নিয়ত করে তার কাছে শুতাম। বুঝতে পারলেন? তার মানে আল্লাহ নবীর সাথে তিনি রাত ও রাত্রি কাটাতেন। তাকালা, একদিন তিনি সন্তুষ্ট হয়ে আমাকে বললেন, সালনি রাবিয়া, তুমি আমার কাছে কিছু চাও। আল্লাহ, কি চাইব, কি চাইব, চাও মানে কি? বুঝতে পারছেন যে আল্লাহ নবী যদি বলেন যে হ্যাঁ, যে আল্লাহ নবী দোয়া করে দেন, আল্লাহ নবী যদি একবার দোয়া করে দেন, তাই না? তাহলে সেটা কি হয়ে যাবে? হ্যাঁ, সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই জন্যে রাবিয়া তিনি করলেন কি, তাড়াতাড়ি করলেন না, তাড়াতাড়ি করলেন না, কি করলেন, বললেন যে আমি একটু ভেবে চিনতে নি, আমাকে একটু সময় দিন, আমি যাতে আমি ভেবে নিতে পারি যে আমি কি চাওয়া চাই। বা আমরা হলে আলাদা দূর বলতাম, দোয়া করুন হতো যাতে করে পাঁচতলা বিল্ডিং হয়, আমার পাঁচখানা গাড়ি হয়, আমার এত হয়, এই হয়, সে হয়, দুনিয়া চেয়ে নিতাম, কারণ জানি যে চাওয়ার গ্যারান্টি। কিন্তু রাবিয়া দুনিয়া চাইলেন না, তিনি বললেন কি, আমাকে একটু সবুক, আমাকে একটু সময় দেন, আমি সময় নিয়ে আমি ভেবে চিনতে নিয়ে যে আমি কি চাইব। তার কারণ তিনি জানেন যে গ্যারান্টি। অতঃপর তিনি বলছেন, আমি ভেবে দেখলাম দুনিয়াও ধ্বংসশীল, দুনিয়া ধ্বংসশীল ও ক্ষণস্থায়ী, দুনিয়া কিছু চাইব তো কিছুদিন পর ছেড়ে চলে যেতে হবে। তাই বললাম, হে আল্লাহ রসুল, আমি চাই যে আপনি আমার জন্য আল্লাহর নিকট দোয়া করে দিন, যাতে তিনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন এবং জান্নাতে প্রবেশ করান। আল্লাহ, শেষ চাওয়া। আমি চাইলাম কি, যাতে জাহান্নাম থেকে মুক্তি পায় এবং জান্নাতে প্রবেশ করতে পারি। তিনি চুপ রয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন। অতঃপর বললেন, এ জিনিস চাওয়ার কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তিনি বড় চালাক দেখছি, তুমি দুনিয়া কিছু চাইলে না, এমন এক সুন্দর জিনিস চাইলে তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তিনি বললেন, রাবিয়া বলছেন, এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি, তবে আমি যখন জানলাম যে দুনিয়া ক্ষণস্থায়ী ধ্বংসশীল, আর আল্লাহর পক্ষ থেকে আপনার রয়েছে বিশেষ মর্যাদা, তাই এটাই ভালো মনে করলাম যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, যাতে করে আমি ওই জিনিসটা পেয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে কাউকে জান্নাত জাহান্নামে প্রবেশ করাতে পারতেন? পারতেন? ইচ্ছা করলে তার চাচাকে জান্নাতে প্রবেশ করাতে পারবেন? মা আব্বাকে পারবেন? তাই অন্য কাউকে পারবেন? অসম্ভব। তিনি দোয়া করতে পারেন, কিন্তু কোন মুসলিমের জন্য দোয়া করেন না। মুসলিমের জন্য দোয়া করতে পারেন, কিন্তু নিজের ইচ্ছাতে কাউকে জান্নাতে জাহান্নামে প্রবেশ করাতে পারেন না। এখন রাবিয়া বললেন যে আপনি দোয়া করুন যাতে আমি জান্নাতে প্রবেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যাও, হ্যাঁ, কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আর কিছু চাও? রাবিয়া বললেন, হুয়া যাক, আমি যা চাই ওই চাই, আমার জান্নাত হলেই যথেষ্ট, আর জান্নাত হলে আবার কি চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বেশি বেশি সিজদা করে, বেশি বেশি নামাজ পড়ে তুমি এ ব্যাপারে আমাকে সহযোগিতা করো, সাহায্য করো। আল্লাহ নবী সাহায্য চাচ্ছেন, তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবী সাহায্য চাচ্ছেন তার কাছে, যে তুমি আমল করো। আমল ছাড়া জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার। যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিয়েছে, সে ব্যক্তিকে তার বংশ মর্যাদা বা অন্য কিছু অগ্রবর্তী করতে পারে না। তুমি আমল করে আমাকে সহযোগিতা করো, বেশি বেশি করে নফল পড়ো, ফরজ তো পড়তেই হবে, বেশি বেশি করে নফল পড়ে তুমি আমাকে এ ব্যাপারে সহযোগিতা করো। এখান থেকে আমরা কি বুঝলাম, যে নিজেকে আমল করে নিতে হবে বেশি বেশি করে, আর নফল ফরজ তো আসি পালন করতেই হবে, কিন্তু নফল নামাজ রোজা ইত্যাদি বেশি করে করতে হবে জান্নাতের প্রস্তুতি স্বরূপ। তাছাড়া আল্লাহর নবীও কাউকে জান্নাত নিয়ে যেতে পারবেন না। এই সিজদার কি ফজিলত রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাইকা বিকাসাতি সুজুদ, তুমি বেশি বেশি করে সিজদা করো। সিজদা করো তার মানে কি? সিজদা করা মানে নফল নামাজ পড়া, ফা ইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজাদা ইল্লা রাফা'আকা আল্লাহু বিহা দারাজা, একটা সিজদা করলে সেই সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার একটা মর্যাদা বাড়িয়ে দেন, একটা সিজদা করলে আল্লাহ তাআলা তোমার একটা মর্যাদা বাড়িয়ে দেন আর তোমার একটা গুনাহ ঝরিয়ে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মোচন করে দেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুন নাস, সব থেকে ভালো লোক কে? খায়রুন নাস, সব থেকে ভালো লোক কে? তিনি বলছেন, মান তালা উমরুহু ওয়া হাসানা আমালুহু, দুনিয়ার মধ্যে সেই লোক ভালো যে অনেক বয়স পেয়েছে, কিন্তু শুধু বয়স পেলেই হবে না, সেই সঙ্গে তার আমল ভালো হয়েছে। আর এরই বিপরীত সব থেকে হতভাগা লোক সেই যে অনেক বয়স পেয়েছে কিন্তু আমল খারাপ হয়েছে। আমল খারাপ হলে তার বয়স কি হবে? সে লম্বা হায়াত পেল অথচ আমলও ভালো হলো, তাহলে দুনিয়াতেও অনেকদিন থাকতে পেল আবার আখেরাতেও বিশাল মর্যাদার অধিকারী হয়ে গেল। এই জন্যই বলা হয়েছে যে যার আমল ভালো এবং বয়স বেশি সে লোক ভালো লোক, আর এই জন্য মরণ চাইতে হয় না। যদি মুমেন হন তো মরণ চাইবেন না, কষ্ট যতই হোক মরণ চাইবেন না। আপনি মারা গেলে তসবি বলা বন্ধ হয়ে যাবে, তাই নামাজ বন্ধ হয়ে যাবে আল্লাহ, আপনি যতদিন বেঁচে থাকবেন তসবি পড়বেন, তাহলিল পড়বেন, নামাজ পড়বেন, তাতে আল্লাহ ইবাদত হবে। আর এতে আপনার আপনার যে লাভ হবে সেটা কি? পরকালে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। সুতরাং আত্মহত্যা করা, নিজেকে মেরে ফেলা বা আল্লাহর কাছে মরণ ভিক্ষা করা যায় না। তবে মরণ চাইতে হলে কি হলে চাইতে হয়? যদি একান্ত কোনো মুসিবত বালা আপনার জন্য কষ্টকর হয়, অসহ্যনীয় হয়ে যায়, তাহলে কি বলে আল্লাহর কাছে মরণ চাইতে হয়? আল্লাহ গো, যদি মৃত্যু আমার জন্য মঙ্গল হয় তাহলে আমাকে মরণ দাও, আর যদি বেঁচে থাকে আমি কষ্ট পাচ্ছি আল্লাহ, আমি কষ্ট পাচ্ছি, এই কষ্ট পাওয়ার সাথে সাথে যদি মৃত্যু আমার জন্য ভালো হয় তাহলে আমাকে মরণ দাও, আর যদি বেঁচে থাকা আমার জন্য মঙ্গলকর হয় তাহলে আমাকে বাঁচিয়ে রাখো, মানে আমি বলছি না তুমি আমাকে মেরে দাও, যদি মঙ্গলকর হয় মঙ্গলময় হয় তাহলে তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর যদি মৃত্যুটাই আমার জন্য মঙ্গলময় হয় তাহলে আমাকে মেরে ফেলো। এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হয়। মোট কথা, আমাদের তৌফিক চাওয়া উচিত আল্লাহর কাছে যেন আমরা বেশি বেশি করে ভালো কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।